আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াওমিদ্দিন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তূর ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি' يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর সৃষ্টিকর্তা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও একক, যিনি সৃষ্টি করেছেন তিনি ইবাদত বন্দেগীর হক রাখেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহ পাকের তৌহিদ একত্বের দিকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন, এবং তৌহিদ দাওয়াতই তার এবং অন্যান্য আম্বিয়া রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয় ছিল। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাত সম্পর্কে মানব জাতিকে চিন্তাশীল হতে বলেছেন। আজকে আমরা তাফসির করব সুরা আত-তূরের। এই সুরা মক্কি সুরা, আর এই সুরায় 49টি আয়াত রয়েছে। এই সুরার বিষয়বস্তু হচ্ছে বিশেষভাবে আখিরাত, আর তার সাথে আল্লাহ পাকের তৌহিদের কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহ পাকের সৃষ্টির কথা, রুবুবিয়তের কথা, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমানের কথা, এবং আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুওয়াতের কথা। এই বিষয়গুলো সংক্ষিপ্ত উল্লেখ করা হয়েছে বিভিন্ন ভঙ্গিমায়, তবে মৌলিক বিষয়বস্তু এই সুরার হচ্ছে আখেরাত, পরকাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তূর, শপথ তূর পর্বতের। তূর সেই পর্বতকে বলা হয় যেই পর্বতে আল্লাহ পাক রব্বুল আলমিন মূসা আলি ইসাল্লামের সাথে কথা বলেছিলেন, যাকে কোরআনের অন্য ভাষায় তুরে সাইনা বলা হয়েছে। ওয়া কিতাবি মাসতুর, আর এমন কিতাবের শপথ যা লিখিত ফি রাক্কি মানশুর, খোলা পৃষ্ঠায়। রাক বলা হয় চিকন চামড়াকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চিকন পাতলা চামড়ায় লিখা হইতো, অধিকাংশ সময় চামড়ার উপরেই ওহী লিখা হইতো, কোরআনে করিম লিখা হইতো, গাছের বাকলে লিখা হইতো, পাথরের ওপরও লিখা হইতো, কারণ সেই জামানে কাগজের উদ্ভব ঘটেনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়া কিতাবি মাসতুর, এমন কিতাবের কসম করছি যা লিখিত ফি রাক্কি মানশুর, খোলা পৃষ্ঠায়। নাসারা মানে কোনো কিছুকে বিস্তৃত করে দেওয়া, তো এতে থেকে খোলা পাতা বোঝানো হয়েছে। ওয়াল বাইতিল মামুর, আর এমন ঘরের শপথ করছি যা আবাদকৃত। এই ঘর কোন ঘর, এই সম্পর্কে দুটি তাফসির রয়েছে। প্রসিদ্ধ তাফসির যে বাইতুল মামুর আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের ওপর বিশেষ একটি ঘর রয়েছে, যেমন জমিনে বিশেষ একটি ঘর রয়েছে কাবা, যেই ঘরে মালায়েকাগণ ইবাদত বন্দেগীর জন্য প্রবেশ করেন, আর একবার শুধু সুযোগ পাবেন কিয়ামত পর্যন্ত। যারা একবার প্রবেশ করেছেন দ্বিতীয়বার আর তাদের কোনো পালা আসবে না, এত সংখ্যায় আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা রয়েছেন। এ হচ্ছে বাইতে মামুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের হাদিসে এই বাইতুল মামুরের কথা উল্লেখিত হয়েছে। আর কেউ কেউ বলেছেন যে আবাদকৃত ঘর, আর পৃথিবীতে সবচেয়ে বেশি যেই ঘরকে আবাদ করা হয় সেটা হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। সুতরাং এই ঘরের আল্লাহ পাক শপথ করেছেন, এটাও কিছু কিছু তাফসিরকাররা বলেছেন। আল্লাহ পাক এরশাদ করছেন ওয়াসাকফিল মারফু, আর সুউচ্চ ছাদের শপথ করি। সুউচ্চ ছাদ হচ্ছে আকাশ। আল্লাপাক আকাশের গুণ বর্ণনা করে ছাদ বলেছেন, কারণ ছাদ মানুষের মাথার উপর থাকে, ঘরের ছাদ ওইরকম, আকাশ মাথার উপর রয়েছে আর তা সুউচ্চ। এই জন্য আল্লাপাক আকাশকে আসাকফুল মারফু, সুউচ্চ ছাদ বলে আখ্যায়িত করেছেন। ওয়াল বাহরিল মাসচুর, এবং তরঙ্গায়িত সমুদ্রের শপথ করছি। আর মাসচুরের মানে উত্তাল করে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া। ওয়াইদাল বিহার ও সুজ্জারাত, আল্লাপাক আম্মা পর একটি আয়াতে বলেছেন, যখন কিয়ামতের দিন হবে তখন সমুদ্রগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হবে, সমুদ্রের পানিকে আগুনে পরিণত করে দেওয়া হবে। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি', এই কয়েকটি শপথ করার পরে আল্লাপাক রব্বুল আলমিন যে বিষয়টিকে অকাট্যভাবে ঘোষণা করছেন সেটা হচ্ছে যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যই সংঘটিত হবে, তোমার রবের শাস্তি অবশ্যই নেমে আসবে। পৃথিবীতে, বদলার জগৎ নাই, তারপরও অবাধ্য কাফের মুশরিক গুনাহগারদের ওপর বিভিন্ন রকমের শাস্তি এসে থাকে। যদিও সে সম্মত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে, সেই জন্য একসাথে পুরো জাতিকে ধ্বংস করা হবে না, কিন্তু ব্যক্তি পর্যায়ে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আল্লাহ ফাকর রব্বুল আলামিন আজাব আসছে। রাষ্ট্রীয়ভাবে কোনো এক দেশে আল্লাহ ফাকর আজাব, কোনো এক সমাজে আল্লাহ ফাকর আজাব, কোনো এক পরিবারে আল্লাহ ফাকর আজাব, এইভাবে আল্লাহ ফাকর আজাব অবশ্যই আছে। যেমন আগের জাতিগুলিকে, পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে আল্লাহ ফাকর আজাবে অবাধ্যতার কারণে, ওইভাবে আল্লাহ ফাক শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতকে ধ্বংস করবেন না। আর আখেরাতের আজাব প্রত্যেকের জন্য রয়েছে যারা অপরাধী হয়ে আল্লাহর কাছে হাজির হবে। মা লাহু মিন দাফি, সেই আজাবের শাস্তির প্রতিরোধকারী কেউ নেই। আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব শাস্তি অবশ্য সংগঠিত হবে, আর সেই শাস্তি প্রতিরোধকারী কেউ নেই। ইয়াওমা তামুরু সামা ও মাওরা, স্মরণ করো কিয়ামতের দিন, যেটা হচ্ছে মহাদিবস, আজাবের দিবস, ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে সেই দিন। তামুরু সামা ও মাওরা, আকাশ প্রচণ্ডভাবে কাঁপবে, আকাশ থরথর করে কাঁপবে, আল্লাহ পাক বলেছেন। ওয়া তাসিরুল জিবাল সাইরা, আর এত শক্তিশালী মজবুত পাহাড় পর্বত মালা, এগুলি দ্রুতভাবে চলমান হবে। তাসিরু সারা এসির মানে চলমান হওয়া, তাসিরুল জিবাল পাহাড় পর্বতগুলি দ্রুতভাবে চলমান হবে, এটা হবে প্রথম অবস্থায়। তারপর আল্লাহ পাক সব কিছুকে ধ্বংস করে দিবে, এই পৃথিবী ধ্বংস করে দিয়ে নতুন আল্লাহ পাক রব্বুল আলমিনের জমিন সৃষ্টি করবেন, যেখানে মানুষের বিচার হবে। ইয়াওমা তুবাদ্দালুল আরদু গাইরাল আরদ, আল্লাহ পাক বলছেন সেই কিয়ামতের দিনে এই পৃথিবীর জমিন ছাড়া আর একটি জমিনে রূপান্তরিত করা হবে। আল্লাহ পাক জমিন এবং জমিনের উপর যা কিছু রয়েছে, পাহাড় পর্বত গাছপালা নদ নদী, আল্লাহ পাক সব কিছুকে ধ্বংস করবেন। ফাওয়াইলু ইয়াওমায়েযিল মুকাজ্জিবিন, সুতরাং সেই দিন প্রত্যাখ্যানকারীদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে। সেই দিন ওরাই সর্বনাশ হবে, ওরাই ধ্বংসে পড়বে, ওদের জন্য চিরকালে জাহান্নাম রয়েছে, যারা আল্লাহ এবং আল্লাহর দিন কি, আল্লাহ পাকের রসুল কি, আল্লাহ পাকের বিধানকে মিথ্যা মনে করে অস্বীকার করেছে। বলছেন আল্লাযীনা হুম ফি খাউযিন ইয়ালাবুন, যারা অসার কথা কাজে মগ্ন থাকত। খাউদ মানে হচ্ছে বাতিল, অসার নিরর্থক কথা কাজ, যাতে কোনো ইহকালের বৈধ ফায়দা নেই আর পরকালের জন্য একটা নেকিও নেই, এইরকম বাতিলের কাজে। তাহলে একজন ভালো মানুষ, একজন মুসলিম কখনো নিজের সময়কে এমন কাজে, কথায় নষ্ট করতে পারে না যাতে দুনিয়ার একটা পয়সাও হাসিল হলো না, হালাল হালাল নয়, বরং যদি কিছু হাসিল হয় হারাম হাসিল হল, তাহলে নিজের সর্বনাশ করলো। একটা হালাল পয়সাও হাসিল করতে পারলো না আর একটা নেকিও হাসিল করতে পারলো না, এগুলি হচ্ছে বাতিল, এগুলি হচ্ছে অসার কথা কাজ, যাতে ইহকাল পরকালের কোনো উপকারিতা নেই। ইয়াওমা ইউদাউনা ইলা নারে জাহান্নামা দা, স্মরণ করো যেই দিন মানুষকে, অর্থাৎ যারা অবাধ্য কাফের মুশরিক কপট মুনাফিক, এ সমস্ত পাপিষ্টদেরকে ইউদাউনা ইলা নারে জাহান্নাম, ধাক্কা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাড়িয়ে নিয়ে যাবেন এবং চরমভাবে ধাক্কা দিয়ে তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। হাযিহি নারুল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন, আর আল্লাহ পাকের জাহান্নামের প্রহরী যারা আজাব শাস্তি দেওয়ার ফেরেশতা, যাদেরকে কোরআনের একটি আয়াতে জাবানিয়া বলা হয়েছে, আম্মা পড়ার সানাদুজ জাবানিয়া, এরা বলবে এই তো সেই জাহান্নামের আগুন, আল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন, যাকে তোমরা মিথ্যা মনে করতে, জাহান্নামের কথা বললে খেলতামাশা করতে, হাসতে যে এসব কথা আগেকার কথা, এসব কথা বিশ্বাসযোগ্য নয়। আফা সেহরুন হাজ আম আন্তুম লাতুব সেরুন, তাহলে কি এই যে এখন জাহান্নাম প্রত্যক্ষ করছো, আগুন দেখতে পাচ্ছ জাহান্নামের, এটা কি জাদুর মতো, যেমন জাদুতে যা নয় তা দেখা যায়, মাটির গুলিকে মিষ্টি রসগোল্লা দেখছেন, হ্যাঁ তাই না, এইরকমই জাদু কাকে বলে, এইরকমই যেটা আসল নয় সেটা দেখা যায়, ভিন্ন কিছু দেখা যায়, তার কোনো বাস্তবতা নেই। তো জাহান্নামের আগুন যে দেখছো, এটা কি বাস্তব নাকি ও জাদুর মতোই, এখনো বিশ্বাস হয় না। আম আন্তুম লাতুব সেরুন, নাকি এখনো দেখতে পাও না, এখন তো দেখে নিয়েছো, দুনিয়াতে বলতে না দেখে আমরা বিশ্বাস করি না, যা দেখি না আবার তা কি করে বিশ্বাস করি, তা ধর্মের ক্ষেত্রেই শুধু, তাই না? ইমান ইসলামের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে না দেখে বিশ্বাস করি, দুনিয়ার ক্ষেত্রে অনেক কিছু বিশ্বাস করি না দেখি। আল্লাহ পাক বলছেন ইসলাউহা ফাসবিরু আওলা তাসবিরু, আল্লাহ পাকের আজাবে ফেরেশতারা বলবেন এখন তোমরা জাহান্নামের ভিতরে জ্বলতে থাকো, জাহান্নামে তোমরা জ্বলতে থাকো, ফাসবিরু আওলা তাসবিরু, ধৈর্য সহকারে অথবা অধৈর্য হয়ে, ধৈর্য ধারণ করো আর না করো, জাহান্নামে জ্বলতে হবে। সাওয়াউন আলাইকুম, তোমাদের ধৈর্য ধারণ করা না করা সমান। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তাআমালুন, যা কিছু তোমরা করতে পৃথিবীতে তারই একমাত্র তোমাদেরকে প্রতিদান দেওয়া হচ্ছে। তারপর আল্লাহ পাক সৎকর্মশীলদের কথা বলছেন যা আখিরাতে তারা পাবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, নিঃসন্দেহে আল্লাহ ভীরু যারা সংযত পাপমুক্ত তারা জান্নাতে অবস্থান করবে এবং আল্লাহ পাকের নিয়ামতে অবস্থান করবে। ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম ওয়া কাহুম রব্বুহুম আযাবাল জাহিম, এবং তারা ভোগ করতে থাকবে। ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, তাদের প্রতিপালক যা তাদেরকে দেবেন তা তারা ভোগ করতে থাকবে। ওয়া কাহুম রব্বুহুম, এবং তাদের প্রতিপালক তাদেরকে রক্ষা করবেন আযাবাল জাহিম, জাহান্নামের শাস্তি থেকে। কুলু ওয়াশরাবু হানিয়া বিমা কুনতুম তাআমালুন, তাদেরকে বলা হবে তোমরা পানাহার করো আরামের সাথে, খুব মজার সাথে, খুব মজা করে তোমরা পানাহার করতে থাকো। হানিয়ান মানে আরামের সাথে, যেই খাওয়াতে কোনো কষ্ট হয় না, যেই পান করাই কষ্ট হয় না। অনেক সময় খেয়ে দিয়ে কষ্ট হয়ে যায়, না খেলেই ভালো ছিলেন, পান করেই কষ্ট হয়ে যায়। তো জান্নাতের যা পানাহারের বস্তু তা মজার সাথে খেতে থাকো, আরামের সাথে খেতে থাকো। বেমা কুনতুম তাআমালুন, কারণ তোমরা কর্ম করতে, আমল করতে। তাহলে বোঝা গেল যে আমলের বিনিময়ে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর রহমত আমলকারীর ঈমান এবং আমলকারীদের জন্যই হয় যারা সৎকর্মশীল হয়, এবং তাদেরকে আল্লাহ পাক রহমত করবেন, জান্নাত দেবেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তুরের আয়াত নম্বর 19 ইরশাদ করছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তাআমালুন মুত্তাকিইনা আলা সুররিন মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। জান্নাতীরা জান্নাতে যাবে, আর জান্নাতি কারা? আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিন, শুধু মুমিন মুসলিম না, ঈমানের দাবিদার না, বরং যারা ঈমানের সাথে তাকওয়া অর্জন করেছে, অর্থাৎ তাদের মধ্যে গোনাহা থেকে বেঁচে থাকার এই ভালো গুণ ছিল। আল্লাহর ফরজ অজেব নষ্ট করে গোনাহা করতো না, আর আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ কথা বলে করে তারা অন্যায় কাজ করতো না, অপরাধ করতো না, এরা হচ্ছে মুত্তাকিন। এক কথায় আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণগুলি থেকে বাঁচিয়ে রাখে, পাপের কাজ থেকে বাঁচিয়ে রাখে, যারা জাহান্নামকে ভয় করে গোনাহা থেকে অন্যায় থেকে বেঁচে থাকে, তাদের জন্য জান্নাত রয়েছে। এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে ফেরেশতারা সম্বোধন করে কুলু ওয়াশরাবু হানিয়া, তোমরা আরামের সাথে মজার সাথে পানাহার করতে থাকো, বিমা কুনতুম তাআমালুন, কারণ তোমরা সৎকর্মশীল ছিলে, ভালো কাজ করেছিলে। মুত্তাকিইনা আলা সুররিন মাসফুফা, আর এই লোকেরা, এই জান্নাতিরা হেলান দিয়ে থাকবে, হেলান দিয়ে বসবে, সারি লাগানো খাটের ওপর বা আসনের ওপর, লাইন ধরে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে উচ্চ উচ্চ আসন থাকবে। মসফুফা সাফুন থেকে, সাফ মানে হচ্ছে লাইন, কাতার, তো সারিবদ্ধ খাটে, শরীরের বহু বচন হচ্ছে সরর, যার শাব্দিক অর্থ হয় খাট। আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের একটি নিয়ামত হচ্ছে জান্নাতে সারিবদ্ধ আসন থাকবে, যে আসনে জান্নাতিরা হেলান দিয়ে বসবে। আর কেউ কেউ তাফসির করেছেন যে মাসফুফা মানে হচ্ছে লাইন হয়ে বসবে আর মুখোমুখি বসবে, সবচেয়ে ভদ্রতা হচ্ছে যে সামনাসামনি বসা, আপনার সামনে যেসব লোকের আপনার সাথে কথা বলছে তারা আপনার আশেপাশে বা পিছনে না বসে সামনে বসুক, যাতে করে কথা বলতে, মত বিনিময় করতে সুবিধা হয়। তো এই বিষয়টিও কেউ কেউ উল্লেখ করেছেন এর তাফসিরে। যেমন আরেকটি আয়াত এই মর্মে রয়েছে যে আলা সুররিম মুতাকাবিলিন, তারা সামনাসামনি আসনে তারা অবস্থান করবে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এবং তাদের বিবাহ দিয়ে দেব এমন সব নারীদের সাথে যাদের নাম হুরে ইন, হুরে ইন তাদের নাম এই জন্য যে হুর হাওরা শব্দের বহুবচন, হাওরা বলা হয় অত্যন্ত সাদা ফর্সা কোনো নারীকে, আর আইন আয়নার বহুবচন, আর আইন মানে হচ্ছে চক্ষু, তো আয়না মানে বড় বড় ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা, তো আমি তাদের বিবাহ করিয়ে দেব, মানে তাদের স্ত্রী হিসাবে আমি দান করব তাদেরকে, হুরে ইন, মানে এমন সুন্দরী রমণী যারা হবে ফর্সা অতি সুন্দরী, আর যাদের সৌন্দর্যের একটি দিক হচ্ছে যে বড় বড় চোখ বিশিষ্টা হবে। মহান আল্লাহ তারপর এরশাদ করছেন জান্নাতীদের সম্পর্কে আরও, তাদের আর একটি নিয়ামত হবে যে তাদের আপনজন, তাদের স্ত্রী ছেলে মেয়ে তারাকেও তাদের সাথে আল্লাহ পাক মিলিত করিয়ে দেবেন। এই মিলিত করতে গিয়ে হবে কি যে হতে পারে যে বাপ মায়ের আমল কর্ম ভালো ছিল, নেক আমল ভালো ছিল, ইমান আমলে সুন্দর ছিল, বাপ মা ছেলেরা ওই পর্যায়ে পৌঁছিতে পারেনি, তাহলে তারা মমিন হইলেও তারা জান্নাতে যাওয়ার মতো আমল নিয়ে গেলেও হয়তো তাদের স্তর নিচে হয়েছে। তাহলে ওরা যদি নিচে থেকে যায়, ছেলে মেয়েরা নিচে থেকে যায় আর বাপ মা উপরে থাকে, তাতেও শান্তি পাবে না। তো আল্লাহ ফাক রব্বুল আলমিন তখন করবেন কি যে নিচু শ্রেণীতে যারা হবে, নিচু শ্রেণীর লোক যারা হবে, ছেলেরাই হোক আর বাপ মা, তাহলে বি ক্লাসের লোকদেরকে আল্লাহ পাক এ ক্লাসে দিয়ে দিবেন। আল্লাহ এর উল্টোটা করবেন না যে ওপর থেকে নিচে নামিয়ে দিবেন, কারণ এতে তাদের হক প্রাপ্য নষ্ট করা হবে, আল্লাহ পাক জুলুম করেন না। তাই আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম, যারা বিশ্বাস স্থাপন করলো, ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, এবং তাদের সন্তান সন্ততিরা তাদের অনুসরণ করলো ঈমানের অবস্থায়, তারাও মুমিন হইল, আকীদায় ইবাদতে আখলাক চরিত্রে মুমিন হইল। এই নয় যে শুধু জন্মসূত্রে সব মুসলিম আর নিজেকে মুমিন বলে। এই রকম যদি হয় যে বাপ মাও মুমিন আর তাদের অনুসারী ছেলে মেয়েরাও মুমিন, আল হাক না বেহিম যুররিয়াতাহুম, তাহলে তাদের সন্তান সন্ততিকে তাদের সাথে মিলিত করিয়ে দেব। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আর তাদের কর্ম থেকে কোনো কিছুর কমতি করব না, এমন করব না যে তারা আপার ক্লাসে চলে গেছিল ওখান থেকে লোয়ার ক্লাসে নামিয়ে দেব, এইরকম করব না। কুল্লুমরি মা কাসাবা রাহিন, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ। কুল্লুমরিন, প্রত্যেক মানুষ, আল্লাহ পাকের এটি নীতিমালা, আল্লাহ পাকের কাছে কারোর জন্য ছাড় নেই যে এগুলি হচ্ছে ভিআইপি লোক, এগুলি স্পেশাল লোক, সুতরাং আমল করুক আর নাই করুক, পাপ করলেও এদের সাতক্ষণ মাপ, এই নীতিমালা আল্লাহ পাকের কাছে নেই। এটা দুনিয়ার জালেম শাসকদের কাছে থাকতে পারে, দুনিয়ার জালেমদের আদালতে এইরকম কথা কাজ হতে পারে, এইরকম বিচার হতে পারে, কিন্তু আল্লাহ পাকের আদালতে একই রকমের বিচার হবে। কুল্লুমরিন, প্রত্যেক ব্যক্তি, বেমা কাসাবা, যা কিছু কর্ম করল তাতে রহিন, দায়বদ্ধ থাকবে। সুতরাং এই পীর ভণ্ডদের এই ধারণা যে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় উন্নতি করতে করতে সুফি ইজমে, যে তারপর ইবাদত বন্দেগী ফরজ থাকে না, নামাজ রোজা হজ যাকাত ফরজ থাকে না, তার জন্য আর হালাল হারাম থাকে না, কারণ আল্লাহতে ফানা হয়ে গেছে, লয় হয়ে গেছে, এগুলি একবার স্পষ্ট কুফরি কথা, স্পষ্ট ইসলাম বিরোধী কথা। আল্লাহ পাক যদি কারো জন্য উচ্চ স্তরে পৌঁছার জন্য কোনো কিছুতে ডিসকাউন্ট করে দিতেন যে তোমার নামাজ না পড়লেও চলে, তোমার রোজা না রাখলেও চলে, তাহলে সাইয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সবচেয়ে বেশি হকদার। এটা হচ্ছে প্রত্যেক মুসলিমের বিশ্বাস সত্যিকার অর্থে যদি সে মুসলিম হয়, যে কারো যদি মাফ হয়ে যেত নামাজ তো রাসূলুল্লাহর মাফ হয়ে যেত, তার তো মাফ হয়নি, তার তো মনের শান্তি হইতো, মানসিক শান্তি হইতো, সালাত আদায় করলে, ফরজ নামাজ পড়লে, বেলাল আজান দিলে। আর ভণ্ডদের নাকি ওই নিজের মন গড়া ধর্মে ফানা, আল্লাহ বিলীন, একাকার হয়ে যায়, আর তখন আর ইবাদত বন্দেগি লাগে না, বুঝছ, গন্তব্যস্থানে তো পৌঁছে গেছি, আল্লাহতে লয় হয়ে গেলাম, ফানা হয়ে গেলাম, তার মানে তো গন্তব্যস্থানে পৌঁছে গেছি, আর নামাজ রোজা হজ যাকাত তো গন্তব্যস্থানে পৌঁছার জন্য এগুলি মাধ্যম, রিসোর্স। এই রকমের দুনিয়ার ভ্রান্ত উদাহরণ দিয়ে মুসলিম জাতিকে গুমরা করে রেখেছে এই সুফিবাদে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন ওয়া আমদাদনাহুম বিফাকাতিন ওয়া লাহমিন মিম্মা ইশতাহুন, আর তাদেরকে আমি দান করব, কি দান করব, বিফাকিহা ফলমূল, ওয়া লাহমিন আর গোশত, মিম্মা ইশতাহুন যা চাইবে, যে কোনো রকমের ফলমূল চাইবে আর যে কোনো রকমের গোশত চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন জান্নাতীদেরকে। ইয়াতানাযাউনা ফিহা কাসান লা লাগুন ফিহা ওয়ালা তাসিম, আর তারা সেখানে পরস্পরের মধ্যে বিনিময় করবে, কাসান পানপাত্র, যেই পানপাত্র কাস আল্লাহ বলেছেন, কাস এমন পানপাত্রকে বলা হয় যাতে কিছু থাকে, যদি খালি গ্লাস হয় তাহলে সেটাকে কাস বলা হয় না আরবি ভাষায়, সেটাকে কূপ বলা যেতে পারে, কাপ বা খালি গ্লাস। কিন্তু কাস মানে যাতে পানীয় বস্তু আছে, এইরকম পানপাত্র, সেটা মদ হোক, জান্নাতি মদ, যেটা আল্লাহ পাকের বড় নিয়ামত জান্নাতে, কিন্তু দুনিয়াতে হারাম, অথবা দুধ হোক আর কিছু হোক। আল্লাহ পাক বলছেন এখানে বিশেষ করে জান্নাতের মদের কথা আল্লাহ পাক সুরা পান করতে দিবেন, এটা না যাও না ফিহা কাসান, সেখানে তারা একে অপরের কাছ থেকে নেয়া দেয়া করবে, একজনের পান করা আরেকজন পান করবে, এতে একটা আমোদ ফুর্তি আছে, এই আমোদ ফুর্তি জান্নাতে করবে। লা লাগুন ফিহা, এই মদ পান করে না সেখানে বেহুদা কোনো কথা হবে, কাজ হবে না, কোনো অসার কথা হবে, মাতলামি হবে, কিছু হবে, লা লাগুন ফিহা, ওয়ালা তাসিম, না কোনো পাপের কাজই হবে। আর দুনিয়ার মদ খেয়ে সমস্ত পাপ হইতে পারে, শির কুফরি থেকে শুরু করে খুন, জেনা, যে কোনো কিছু হইতে পারে, কারণ জ্ঞান হারা হয়ে গেছে এই মানুষ দুনিয়াতে। কিন্তু জান্নাতে আল্লাহ পাকের এই নিয়ামত, তার নাম হচ্ছে খামর শারাব মদ, কিন্তু তা দিয়ে মস্তিষ্কের বিকৃতি ঘটবে না, জ্ঞান হারাও হবে না, আর কোনো পাপ কাজও হবে না। ওয়াইয়াতুফু আলাইহিম গিলমানুল্লাহুম কাআন্নাহু লুউলুন মাকনুন, আল্লাহ পাক বলছেন যে জান্নাতীদের চতুর্দিকে ঘুর ঘুর করে তাদের সেবায় নিয়োজিত থাকবে, ইয়াতুফু আলাইহিম, তাদের উপর প্রদক্ষিণ করবে, তাদের আশেপাশে ঘোরাঘুরি করবে। গিলমান গোলামের বহুবচন, অর্থাৎ কিশোরেরা, এমন কিশোরেরা, আর কিশোরদেরকে দেখতে ভালো লাগে, 10-12-13 বছরের ছেলে অথবা 8 থেকে 9 ছোট ছেলেদেরকে, 12-14-15 পর্যন্ত দেখতে যে কোনো মানুষকে যত সুন্দর লাগে, আর 15-র পরে হয়তো বা 18-20-র পরে আর সুন্দর লাগবে না, যখন মজ দাড়ি বেরিয়ে আসছে তখন। আবার ছোট ছেলে কত সুন্দর লাগে না, যত সুন্দর লাগে একটা ছেলে 12-14 বছরের ছেলেকে, আল্লাহ পাকের জন্য গিলমান বলেছেন। তো আল্লাহ পাকের জান্নাতে এই কিশোর খাদেমগুলি থাকবে জান্নাতিদের, আর যারা একবার দিয়ে গিয়ে বসে আছে, আপনার যদি কেউ সেবা করে আর একবার আপনাকে চা ধরিয়ে দিল, বা আপনাকে একবার একটা দুধের গ্লাস ধরিয়ে দিল, বা কিছু খেয়ে দিল, তারপরে চলে গেল, উধাও কোথাও খুঁজেই পাওয়া যায় না, আর কিছু হয়তো লাগবে আপনার, খুঁজে পাওয়া যায় না, মনটা খুশি হবে না। কিন্তু যদি আপনার সামনে প্রস্তুত থাকে আর ঘুরে ঘুরে বারবার করে আসে কি লাগবে কি লাগবে, তাহলে এটা হচ্ছে আপনার সত্যিকার আতিথ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জান্নাতীদের আশেপাশে এই কিশোরেরা ঘুর ঘুর করে তাদের সেবায় নিয়োজিত থাকবে, কান্নাহুম, আর এরা এত সুন্দর যে যেন তারা লু লু উন মাকনুন, লুকায়িত মণিমুক্তা, এমন মণিমুক্তা যা কেউ স্পর্শই করেনি, কারো হাতও লাগেনি যে কোনো দাগ লেগেছে, লুকিয়ে রাখা হয়েছিল এইরকম মণিমুক্তার মতো, এত সুন্দর হবে তারা। এখানেই আমাদের সময় শেষ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।